দিলে যদি অলিয়াউলিয়াদের প্রেম না থাকে আপনি আমার পায়ের জুতো সোলের থেকে নিচে থাকবেন, আর আপনি যদি ফকির হন ভিখারি হন গায়ে লুগড়া লেগে যান শরীরে ময়লা যান চুলুষ্কো কুষ্কো যান পাগলের মতো ঘুরে বেড়ান মুখ দিয়ে লালা পড়ুন, আপনার মনে যদি নবীর মোহাম্মদ থাকে অলির মোহাম্মদ থাকে আপনার জুতো আমরা মাথায় তুলে নিয়ে ঘুরব। ঠিক বলছি না ভুল বলছি? এটা আমার রাসূল, এটা আমার আদর্শ। কারণ যে দিলের মধ্যে আমার রাসূল, যে দিলের মধ্যে আমার মুজাদ্দিদের অসুল থাকবে না, সেই মানুষটাকে যত বড় ইভেন আমার আব্বা হলেও তাকে আমি পছন্দ করব না, আমার ভাই হলেও আমি পছন্দ করব না। ভাইজান আমার কথা বুঝতে পাচ্ছেন তো নাকি? আপনারা ওই যে ধর কাছে ধরে আছে সব শিয়ালের একটা হুক্কা হওয়া, আপনি আমায় ভালোবাসেন দাদা হুজুর কেবলার জন্য, পাঁচ হুজুরের জন্য বেরা ভুল করতে পারে বিচ্ছিন্ন করে দিন জনগণের কাছ থেকে, কিন্তু মুজাদ্দিদে জামানকে আপনি বিচ্ছিন্ন করতে পারবেন না। নাস নাসের মধ্যে মুজাদ্দিদে জামান কোথায় ছিল সব? ঊনবিংশ শতকের শেষ বিংশ শতাব্দীর সূচনাকালীন সময় পূর্ব ভারতের জমিনে যে রেভুলেশন চলেছিল, ভ্রান্ত সুফি লামাজাবি ভণ্ড পীর ফকির খ্রিস্টান মিশনারি আমার আপনার বাগদাদে যেদিন ইমান হারা হচ্ছিল ওই সময় ইমানের অস্তিত্বের লড়াইয়ের গিরেতে দিল্লি থেকে কোনো দিল্লিওয়ালা আসে নয়, বোম্বেওয়ালা আসে নয়, রাফেজি আসে নয়, খারিজি আসে নয়, মুতাজিলা আসে নয়, আহলে হাদিস আসে নয়, তাবলিগি জামাত আসে নয়, অন্য কোনো দল মত আসে নয়, আমার আপনার ইমানকে রক্ষার জন্য যিনি এগিয়ে এসেছিলেন আমার আপনার পীর মোর্শেদ টঙ্গীর বলি মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক অস্বীকার করতে পারে? আমার মুজাদ্দিদে জামান যদি না আসতেন আজকে আমাদের আর পিছে বল পড়তো না, বাংলার কোন আলেমন আমার পিছে বল পড়তো না। আমি ঠিক বলছি না ভুল বলছি? ইয়ে হাল তেরা চাল হ্যায় মতলব তেরা মাল হ্যায়, সব বিক্রি করতে পারবো ইমানকে বিক্রি করতে পারবো না। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিয়ে নি, ভাইজান আমার কথা বুঝতে পারছেন? হুঁচুকে সুবহানাল্লাহ বলবেন না, হুঁচুকে লা আল্লাহু আকবার বলবেন না, মজবুত করে এইরকম না, এইরকম করে যেদিন ধরতে পারবেন রশিটা ধরার পরে হাতটা কাঁপবে যে আমি ধরেছি। জিম করা বডি হলে মাসল গুলো ফুলে উঠবে, আমার নেই হবস। কথা আমার বুঝতে পারছেন তো নাকি? এইরকম করে ধরে ধরে আছে দাদা হুজুর কা দামান নেই ছড়েগা, আমি পহলে পকড় ঠিক সে ভাইজান আমার কথা খারাপ নেবেন না, আমি আপনাদের শত্রু নয়, আমি যেটা বলছি সেটা হক কথা আপনার আমার জন্য, কারণ আপনার সঙ্গে আমার একটা ওয়াদা আছে কি রুহানি ওয়াদা কি আমরা মুজাদ্দিদে জামানের গোলাম হয়ে ইশাত ইসলামের কাজ করব। যিনি আল্লাহ চিনিয়েছেন রসুল চিনিয়েছেন মেদিনীপুরের জমিনে সুফি আব্দুল মোমেন শুয়ে আব্দুল মাহবুদ শুয়ে আছে, ইন্তেকালের পরে বললেন ইন্তেকালের আগে বললেন আমার মুখটাকে কাবার দিকে নয় আমার মুখটাকে মওতের পরে ফুরফুরার দিকে ঘুরিয়ে দেবে। তখন সব আলেমরা ফতোয়া দিয়েছিলেন আর আমার মুফতি আজম সেই ফতোয়ার জবাব দিয়েছিলেন যে উনি এসব কি বলেছেন। হ্যাঁ তখন মুফতি আজম বললেন এটা হচ্ছে ওনার ওয়াজ, উনি এ কথাই বলতে চেয়েছে যিনি আল্লাহকে আর রাসূলকে চিনিয়েছে, যিনি খোদাকে চিনিয়েছে, যিনি সিঁদুর মুছে টুপি পরা শিখিয়েছিলেন, তিলক মুছে টুপি পরা শিখিয়েছে, যিনি কপাল টোকা দরগায় যে কপাল টোকা বাদ দিয়ে আল্লাহকে আল্লাহকে সেজদা করা শিখিয়েছে, যিনি ধুতির কুচা খুলে লুঙ্গি পরা শিখিয়েছে, শরিয়ত ইসলামকে যিনি চিনিয়েছে, আল্লাহ রাসূলকে যিনি চিনিয়েছে, কিবলাকে যিনি চিনিয়েছে, কিবলা হযরতে আব্দুল্লাহ ইবনে উমর উমর ফারুকের সাহেবজাদা কি বলছেন কিবলা কাকে বলা হয়? হুজুর কিবলা শুধু বলে দাও, বলছে আল্লাহ তাজাল্লার মাকামকে কিবলা বলা হয়। আর আল্লাহ তাজাল্লার মাকাম কি? আল্লাহ তাজাল্লার মাকাম হচ্ছে মুমিনের কলব এবং আল্লাহর কাবা, ওই জন্য দুটো কি কিবলা বলা হয় বলুন না সুবহানাল্লাহ। এটা ওনার ওয়াজ ছিল যে আমার আমার কিবলার দিকে আমার মুখটা করে দেবে, কারণ তার মুখটা তো কিবলার দিকে আছে। তো পরবর্তীতে ওনাকে অবশ্য কাবা শরীফের দিকে ঘুরিয়ে দেওয়া হলো, কারণ হুজুর কিবলা চোখ ভরা পানি নিয়ে বললেন, আব্দুল মাবুদ যে কথাটা বলেছে ওটা ওর ওয়াজ ছিল, ওটা ওর হাল ছিল একটা, কারণ কালে রাবত জারে মরদে হালে শাও পেশে মরদে কামেলে পামালে শাও। আমি মেদিনীপুরের জমিনে আব্দুল মাবুদ হুজুরকে ফলো করব, যে আমার মুজাদ্দিদের জামানের মতো করে চলেছে। মেদিনীপুরের জমিনে যদি ইমরান সিদ্দিকি আমার বড় ভাইয়ের থেকে উল্টো পথে চালায়, আমি তাকে ফলো করব না। আমি আমার নিজের ভাইয়ের কথা বললাম, দেখতে পাচ্ছেন না অনেক বুড়ো মানুষ আছে, কোথাও কিছু নেই, এখনো পর্যন্ত কংগ্রেস পার্টি বলতে এখানে আর কিছু নেই। কাকা কি খবর? আমি বাবা গান্ধীবাদী মানুষ, আমাকে আমার মতো করে ছেড়ে দে বুঝলি, আমাকে পটাস নি বেশি, বলে কি তুই যাই খাওয়াস আর যত টাকাই খরচা ভোট আমি হাতে মারবই। কথার কথা আমি বুঝাবার জন্য বলছি, তার মানে ওর নীতি থেকে উস হচ্ছে না, আমি ভোট আমি হাতে মারবই। তারপরে ও যদি রাজনৈতিক ক্ষেত্রে ওর নীতিকে ঠিক রাখতে পারে, দিন ইসলাম শরীয়তের ক্ষেত্রে আপনার নীতি, আপনার বাপ যখন একটা, আল্লাহ যখন একটা, রাসূল যখন একটা, কাবা যখন একটা, কিবলা যখন একটা, হুকুম একটা, হাকিম অনেকগুলো হতে পারে, সব কিছু যখন এক, তো আপনি আপনার নিজের মতটাকে কেন পরিবর্তন করবেন? আপনি কেন মিলিয়ে নেবেন না যে বেরাম ভাইয়ের কথাটা কি তার মতো হচ্ছে না? ভাইজান ব্যাপার হচ্ছে আপনারা একটু রাজনৈতিক কথাবার্তা বলেন তো, ছেড়ে দিন যে বলছে দরকার নেই তারটা শোনার। তার জন্য আমার দাদা হুজুর কি করেছে না ভাইজান? আপনাদের একটু ফাউল চলাফেরা হয়, আমি তো মানুষ ভুল করবই, আমারটা কেন নিচ্ছে? আমার যখন এখন দাড়ি মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, দেখছেন বেড়ে গেছে, হ্যাঁ বরকত দেখেছেন মাশাআল্লাহ আপনাদের দোয়া। যখন আমাদের ছোট ছোট ছিল এখানে যে ফাঁকা ছিল, তো অনেকে এসে আসসালাম আলাইকুম আপনারা যদি কাটেন আমরা কোথায় যাবো? ভাই আমি কাটিনি, এইরকমই প্রোডাকশন ওটা বললে হবে, আমরা বুঝি না। তখন বলে শোনেন, আপনাকে আমি বুঝাতে চাই না, বদমাইশি করার জায়গা পান নেই, আমার বাপ দাদুর নাবি পর্যন্ত আছে, তার দিকে শিখতে পারেন নি, আমার নেই বলে আমার দিকে শিখতে এসেছ? কথাটা বুঝতে পারছো কি? যাদের এত দূর আছে তুমি তাদের দিকে শিখলে নেই, আমার নেই বলে আমার দিকে শিখতে ইচ্ছে? বদমাইশি আর অন্য কিছু না। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, যখন ছুরিটা আনলো, হুজুর আপেলটা মধ্যে থেকে কেটে দিলেন, বলছে বাবা যে দিয়েছে তাকে দিয়ে দাও। দেখা যাচ্ছে একটা মহিলা দিয়েছে। পরে হযরত আব্দুর রাজ্জাক হুজুর জিজ্ঞাসা করলেন, আব্বাজি আপেলটার মাজরা কি ছিল? বলছে আপেলের রং কি লাল হয়? বলছে না, লাল সাদা মিলিয়ে থাকে। বলছে ওটা একটা মহিলা পাঠিয়েছিল, সে জানতে চেয়েছে যখন শেষের দিকে চলে আসে তখন একটু লাল সাদা ভাব থাকে, একটু লালচে ভাব থাকে, তো ওই অবস্থায় নামাজ হবে কি? ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? দেখি আমি খুলে খালে বলতে লজ্জা লাগে, বুঝলেন? যখন মানে একদম শরীর খারাপের শেষের দিকে গোসল করার সময় এসে যায় তখন হালকা দু একদিন আগে লাল ভাব থাকে, তো আপেলের রং কি লাল সাদা বেশি, তো ওই অবস্থায় কি নামাজ হবে? হুজুর আপেলটা কেটে দিলেন, ভেতরে কি রং? সাদা। বলছি যতক্ষণ না পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে তোমার নামাজ হবে না। প্রশ্ন হয়ে গেল, উত্তর হয়ে গেল, একটা আপেল আর একটা ছুরির মধ্যে কথা বলতে হলো না। এদেরকে বলা হচ্ছে কালে রাবাগ জারে মর্দে হালে শাও পেশে মর্দে কামেলে পামালে শাও। কাবালিয়ত কোন অর্জন করবে তখন সামনে দাঁড়ালে তোমার জবাবটা তুমি নিজেই পেয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো? এটা কামালিয়াতের ব্যাপার আছে। নামাজ পড়ে কপালে দাগ পড়ে গেছে, হুজুর ছেলে পেলে গুলো যেন নামাজ পড়ে একটু দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, দোয়া করব। কি দোয়া করতে হবে? হুজুর সব নামাজ কালাম পড়ে না, ফাংশন হচ্ছে, ওদিক ওদিক ঘুরছে, এদিকে জলসা হচ্ছে, তারা ওদিকে ঘুরছে, এটা দোয়া করবেন, ছেলে পোচকেদের কাজ, ঠিকই তো বলেছে, জলসা হুজুর ওরা না একটু ঘাঁজা খায় বুঝলেন। হ্যাঁ কোথায় গো, ওই হাই রোডের ধারে পোলের নিচে বসে খুব টানে, পয়েন্ট গুলো আমার জানা আছে, কোথায় কি টানা হয় আগে আসা যা করতাম তো। আর কি করে বলে হুজুর, ফের এখান থেকে পয়সা জমিয়ে যে মদ খেয়ে থাকে। ঠিক আছে, আপনারা বলেন মদ খা হালাল না হারাম? এত আস্তে কেন বললেন? মদ খা হারাম, গাঁজা খা হালাল না হারাম, তাড়ি খা হালাল না হারাম, যাকাত দিয়া কি বলুন হালাল এবং ফরজ। এই যাকাত যদি কেউ ঠিক মতো না দিয়ে সেই মাল ঘরে তে খায় হালাল না হারাম? এত আসতে হলো কেন? একটু জোরে হবে না? ফেতরা ঠিক মতো যদি না দিয়ে ঘরে খাওয়া হয় হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? আর আমি কিচ্ছু বলবো না ভাই, যেন কথা বুঝতে পেরেছি। যে মদ খায় সে পাঁচ অক্ত নামাজ পড়ে, যে গাঁজা খায় পাঁচ অক্ত নামাজ পড়ে, যে তাড়ি খায় পাঁচ অক্ত নামাজ পড়ে না, যে কুপথে চলে পাঁচ অক্ত নামাজ পড়ে না, অথচ পাঁচ অক্ত নামাজ যে পড়ছে সে ঠিক মতো জাকাত দেয় না, এরকম বহু মানুষ আছে। মহাজন সবাই ঠিক দেয়, তাহলে বলুন এবারে আপনার জাকাত কটাকা হয়েছে, হিসাবে করি হয়ে যাবে। একশো জনের মধ্যে নব্বই জন বলতেই পারবে না, দশ জন যারা দিয়েছে পারবে। এই মজলিসে একশো জনের মধ্যে নব্বই জন মুসলমান জানে না যে তার কত টাকা জাকাত, আর দশ জন জানে যারা দিয়েছে। কথা ঠিক না ভুল বলছি? এখন জাকাত মেরে খাওয়া হালাল না হারাম? হারাম। তাহলে মদ খাওয়া হারাম? ও বেটা মদ খেয়েছে ও হারাম কর, এ জাকাত ঠিক মতো না দিয়ে গরিবের হক মেরে খাচ্ছে এও হারাম কর, তফাৎ কি? এ হলো বেনামাজি হারাম কর, আর এ হলো নামাজি হারাম কর। ভাইজান কথা বুঝে যায়নি? সুদ খা হালাল না হারাম? এর মধ্যে প্রচুর সুদ কর বসে আছে, রাগ করবেন না, অনেক সুদ কর বসে আছে ভাইজান। মানে কি বলছেন? হ্যাঁ, ভালো মানুষ যেমন বসে আছে সুদ কর আছে, এর মধ্যে তারা সুবহানাল্লাহ করে চিল্লে উঠছেন। রাগ হলে হবে না, এর পরের বোমটা কোথায় লাগবে আপনি বুঝতে পারবেন? তফাৎ কোথায়? মদ খেলে টলে, সুদ খেলে টলে না, অথচ দুটোই হারাম। সুদ খেয়ে টলে কি? আমি সুদ খেয়েছি, টলছে না। তফাৎ খালি টলাটলিতে, কিন্তু দুটোই হারাম। পণ লিয়া হালাল না হারাম? জোরে বলুন, যারা নিয়েছেন তারাও বলুন। বাজার কথা বুঝতে পারছেন? তাহলে নামাজি হারাম করে বেরিয়েছে, সুদকর হারাম কর বার হয়েছে, মদকর হারাম কর বার হয়েছে, এবার আমাদেরটা খালি বাকি হুজুর হারাম কর। পণ লিয়া যদি হারাম হয় সেই বিয়ে পড়ানো কি? কান ধরছে হুজুর, আমিও পড়িয়েছি। মন ভাইজান ইমামতি করতে গেলে পড়াতে হবে, তো কি করা যাবে? সে মিজাজ লাই এসে আমাদের হুজ্জি পড়াবে না, তার মানে আমার বক্তব্য এই জায়গায় ইমামরা নিজের ইচ্ছায় পড়াই না, সে বিয়ে আপনারা প্রেশার দেন কেন? না আমাদের ইমাম সাহেব আছে পড়াবে। শোনেন, একটা সাপোর্টিং টিম তৈরি করব, যেটা সাপোর্টিং টিম হবে, যে টিমটা আমার মুজাদ্দিদের জামানে ছিল, ইমামদেরকে সাপোর্ট করার জন্য কোন ইমাম অবশ্যই সে পণ্ডিয়া বিয়েকে পরহেজ করে, ইচ্ছাকৃত পড়াবে না। সে যখন পরহেজ করবে সে ইমামকে আপনারা সাপোর্ট দেন যে কি, এই হুজুর যখন পড়াচ্ছে না তোমরা এনাকে চাপ দেবে না, ফরিদ বহলাই স্টার্ট হোক, পাশের বহলাই চলে যাবে, আশপাশের গ্রামগুলোই চলে যাবে, আস্তে আস্তে রটে যাবে যে ওই সব গ্রামে পণ্ডিয়া বিয়ে হয় না, আল্লাহ কি মেয়েগুলোকে মাসতালায় পোতাবে? তখন দেখবে অরিজিনাল পাত্রগুলো আসতে থাকবে, ভেজাল গুলো কেটে পড়বে। কথা ঠিক না ভুল বলছি? যদি আমরা এই ইনিশিয়েটিভটা নিই, এগুলো গঠনমূলক ইনিশিয়েটিভ, আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুর কিবলা ইনিশিয়েটিভ নিয়েছে। দিয়েছিলেন। আজও সেই সিস্টেম সেই ধারাকে আমরা রেখে দিয়েছি অব্যাহত, তার সংগঠন জমিয়ে তোলা ভাই বাংলা দাদা হুজুর কেবলা নিজের হাতে গঠন করেছিলেন। আমার বহু ভাইদের বহু চাচাদের অনেক সংগঠন আছে, সিলসিলার কাজ হয় আমি কারো বদনাম করি না, দিনের কাজ হয় গরিব মানুষের পাশে দাঁড়াই আলহামদুলিল্লাহ। আপনি বলবেন ভাইজান আপনি কেন কোন সংগঠন করেননি, আমি আলাদা করে করি না, আপনার তো যোগ্যতা নেই এটা ইনশাআল্লাহ বলতে পারবেন না, আশা করি এটা সংগঠন চালাবার যোগ্যতা নেই এটা বলতে পারবেন না। আমি এই জন্য করিনি যে আমাদের সবের মূলে যদি দাদা হুজুর পীর কেবলা হয় তো দাদা হুজুর জমিয়ত উলামায়ে হিন্দকে চ্যালেঞ্জ দিয়ে একটা সংগঠন করেছিল 1921 সালে জমিয়ত উলামায়ে বাংলা, তো দাদা হুজুরের চ্যালেঞ্জটা আমি আমার চ্যালেঞ্জ মনে করি, বাংলার মানুষের চ্যালেঞ্জ মনে করি। তাই দাদা হুজুর করে দিয়ে গেছে, যার নাম ভাঙিয়ে গাড়িতে তেল ভরি, যার নাম ভাঙিয়ে গলাবাজি করি, যার নাম ভাঙিয়ে আজ আমাদের মানুষ পিছনে পিছনে ঘুরে বউ বাচ্চাকে খাওয়াই, সবাই খেদমত করছে, করুক আল্লাহ আরো করার, আমি আর আলাদা করে তাই না করে আমি আমার দাদা হুজুরের টাকি ধরেছি। সবের মূলে যদি দাদা হুজুর হয় যত সংগঠন আছে সব সংগঠনের মূলটাই হলো দাদা হুজুরের সংগঠন, কি কথা ঠিক না ভুল বলছি? অতএব এর মধ্যে দিয়ে চালিয়ে যাচ্ছি, আমি আপনাদের বলবো না আপনারা এখানে কায়েম করে, কারণ আমার চাঁদা তোলার কোনো বিল নেই, আমার কোন গ্রামে গ্রামে পয়সা তোলার সিস্টেম নেই, তাহলে কাজ কি হচ্ছে? আপনার এলাকার মানুষের টাকায় কোলাঘাটের মানুষের কাজ হবে না। আপনারা যদি 500 মেম্বার থাকেন ওই মেম্বারশিপ ফিজ এবং আপনাদের যাকাত একত্রিত করে রমজান মাসে আপনার নিজের এলাকার গরিবগুলোকে দিয়ে দিন, নিজের এলাকায় গরিব মানুষগুলো লুঙ্গিতে গেরুন বেঁধে ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছে আর তুমি শাড়ি যে হুজুরকে দিয়ে আসছো, মেরা পায়ের হাতে তুলে দিয়ে চলে আসছে, মেরা পায়ে শাড়ি বিলিয়ে দিয়ে পেপারে তুলে দিল, আর 10,000 মানুষকে মেহরাব সিদ্দিকি কাপড় দিয়েছে, ওনার বাবার টাকা থেকে দিয়েছে মেহরাব সিদ্দিকি, তোমরা বুকা গাধার মতো খাটালো, নাম হলো মেহরাব। ফুরপুরার লোক যদি না খেয়ে মরে যায় আল্লাহ ফরিদপুরের মানুষকে ধরবে না, রাধাকৃষ্ণপুরের মানুষকে ধরবে না, আপনার কি বলে তাহার মানুষকে ধরবে না, মেদিনীপুরের লোকগুলোকে ধরবে না। আর তোমার এলাকার মানুষ যদি না খেয়ে মরে আল্লাহ মেহরাবকে ধরবে না। আগে তোমার মনটাকে দেখো, ভাগ্নিটাকে দেখো, এলাকার গরিবগুলোকে দেখো, এলাকার মানুষদের জন্য তোমার যাকাত, আর এই যাকাত যদি তুমি বাইরে দাও তোমার যাকাত আদায় হবে না। আমি ফতোয়া দিয়ে গেলাম, কোন মুফতিকে জিজ্ঞাসা করে দিই কি গো আমার কথা ঠিক বলছি না ভুল বলছি, তোমার পাশে লুঙ্গিতে গেরুন বেঁধে নামাজ পড়ছি আর 30 লুঙ্গি মেহরাব ভাইকে দিয়ে চলে এলে, হ্যাঁ বোকা মুসলমানের দল, আপনি আপনার এলাকায় কাজ করুন আর আমাদেরকে একটু জানিয়ে দিন, আমাদের কাজ যখন করতে হয় আপনার এই কাজটাই তো আমাদের কাজ, এটাও তো দাদা হুজুরের কাজ, তো আপনার এলাকাটাই আপনারটা হোক। ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি পারছেন? এই হচ্ছে আমাদের সিস্টেম, এক্সট্রা টাকা চারানা পয়সা কোনদিন ফুরফুরা শরীফে যাবে না, এটা আমার চ্যালেঞ্জ, কারণ স্বচ্ছভাবে পরিষ্কারভাবে আপনি চলুন তবেই আপনাকে মানুষ বলবে হ্যাঁ আপনি চলার মতো করে চলেছে, এটা আমার দাদা হুজুরের আদর্শ, এটা আমার দাদা হুজুরের নীতি। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তো আজকে যদি এই সাপোর্টিভ টিম আপনার এখানেও থাকে, আপনার মাওলানা আপনার ইমাম যখন বলবে আমরা পন্ডিয়া বিয়ে পড়াই না, আমরা তোদের বিয়েতে রাত্রে গান বাজছিল আমরা শুনতে পেয়েছি, গান বাজাই আবার এই বক্স জুড়ে রাখবো দুম দুম করে বাজবে আর এরকম নাচবে ফের আবার, ইশারা করে জিজ্ঞেস করবে এনেছিস কোথায়, বলছে ওপরে রাখা আছে চিলে কোটা চালে গুঁজা আছে আর সুবহানাল্লাহ। রাগ করবেন না। তাহলে কি বোঝা গেল, আমরা হুজুর আমাদেরও গন্ডগোল আছে, পাবলিকেও গন্ডগোল আছে, আসলে আমরা তো গুনাহগার, আল্লাহ আমাদের নফস দিয়েছে তাই আমরা গুনাহ করে ফেলি। কথা বুঝতে পারছি, নফস দিয়েছে তাই গুনাহ করে ফেলি। আমরা ভালোবাসা কি জিনিস বুঝি না, বাঁদরের ভালোবাসা। ক্লাস ফোরে না ফাইভে আমরা পড়েছি মনিবের পোষা বাঁদর আছে, কথা বুঝতে পেরেছেন, মনিবের পোষা বাঁদর বড় তলোয়ার দিয়েছে আর মনিবের বুকের উপরে খালি একটা মাছি এসে বসছে, বাঁদরটা তাড়াচ্ছে, আবার মাছিটা তাড়াচ্ছে, আবার তাড়াচ্ছে, উপরে তলোয়ারটা রাখা আছে, ওর মাছিটা যে বসেছে বাঁদরটা লাভ মেরে যে তলোয়ারটা পেড়ে এনেছে, দেরম বসে আছে, এবার একবার আমার মালিকের বুকে বস, তোকে দু পিস যদি না করিছে আমার নাম বাঁধন নয়। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যেই বুকের উপর বসেছে একদম তুলে হেই বলে বাঁধরে কোপ মেরে দিয়েছে। কেসটা কি হলো, বাঁধরের ভালোবাসা, মালিক দু পিস। আপনি বেহরামকে ভালোবাসতে যে আপনি বুঝতে পারছেন না, আমাকে আপনি ভালোবাসতে যে তলোয়ারটা যেখানে চালাচ্ছেন নিচে দাদা হুজুরের রসুল আছে, আপনি আমারটা মানতে যে দাদা হুজুরের রসুলে কোপ পড়ে যাচ্ছে ওটা আপনি খেয়াল করছেন, আপনি আমাকে খুশি করতে গিয়ে আমার মতো একটা কিড়া মাকড়াকে তাড়াতে গিয়ে আপনি দাদা হুজুর পীর কেবলার ভাইজান আর খুলে খালে বলতে হবে ওসুলে যে আঘাত দিয়ে দিচ্ছেন, তার সত্তাকে আঘাত দিচ্ছেন, তো আপনার মতো মুরিদের ভালোবাসা আর ওই বাঁদরের ভালোবাসা সমান। আপনাকে ভালোবাসতে গেলে আগে মুজাদ্দেদের জবানকে পড়ুন, মুজাদ্দেদের জবানকে জানুন। আজ আমি যদি বলি আমার দাদা হুজুর সম্পর্কে আপনার নলেজ কতটা আছে, না হেভি বিরাট বড় পীর ছিলেন, বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন, বঙ্গভঙ্গ আন্দোলনে তার কি কোনো আপনাকে বলে ভাষা আন্দোলনে তার কি অবদান ছিল, ব্রিটিশ তারা আন্দোলনে কি তার অবদান ছিল, না না ঠিক আছে ওলি ঠিক আছে আল্লাহর ওলি তো তিনি পীর হতে পারতেন, মুজাদ্দিদ কেন হল, আর মুজাদ্দিদ যদি হন তো তিনি তো শুধু ধর্মীয় সংস্কার করেননি, সমাজ সংস্কার করেছে, তো তিনি সমাজ তথা ধর্মীয় সংস্কার দু রকম সংস্কার করলেন, তো সামাজিক দিকটা তার কি ছিল, সামাজিক দিকটা মানে আবু বকরের অবদানটা কি ছিল, আমরা পড়িনি আমরা জানি না, আমরা দাদা হুজুরকে আল্লাহর ওলি ভেবে শুধু রেখেছি, বেশক বরহাক উনি আমাদের এরব তারিখ, রহনুমায়ে তারিখ, ইমামুল হুদা, লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নেই, কিন্তু তার সমাজ সংস্কারটা আমি কি শোনাবো, আমি নিজেই জানি না। মুজাদ্দিদ জামানের লাইফের উপরে বিভিন্ন রিসার্চ, বিভিন্ন গবেষণাগুলো জানুন, নিজের পীর মোর্শেদকে চিনুন, তবেই তো জিন্দাবাদ বলবেন। সাতাশটা দেশের বড় বড় পয়সা খরচা করলে হয় না, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা থাকলেও হবে না, মেটেরিয়ালের প্রয়োজন আছে, তত্ত্বের দরকার আছে, তা নালে সাদা চামড়া নিয়ে এসে দেখিয়ে চলে গেল। সাতাশটা দেশের বড় বড় রিসার্চ স্কলার এসেছিল আমেরিকা থেকে, জার্মান থেকে, জাপান থেকে, ইন্দোনেশিয়া থেকে, লন্ডন থেকে, মিশর থেকে, দামেস্ক থেকে, মদিনা মুনাওয়ারা থেকে, কলকাতায় হয়েছিল, খবর পাননি, পেপারে দিয়েছিল, দাদা হুজুরের লাইফের উপর আলোচনা করতে করতে মদিনা মুনাওয়ারার একজন বলি ফিরলো, আমরা ইতিহাসে পড়েছি যে একজন কুরাইশ, সে তার আমরা একজন কুরাইশ পরিবার সময়ে ভারতবর্ষের দিকে চলে গেছিলেন, আমরা তাকে আর খুঁজে পাইনি, আজকে সেই কুরাইশকে আমরা খুঁজে পেয়েছি, তিনি হলেন আবু বকর সিদ্দিকী, বলুন না সুবহানাল্লাহ, বলে তিনি হযরতে মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, যার নামে মেদিনীপুর শহর, মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাসকে তিনি তুলে ধরলেন। মেটেরিয়াল কোথা থেকে জোগাড় করেছে আমরা জানি না, আমরা জানি দাদা হুজুর কেবল আমাদের শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ, ব্যথা নিচ্ছেন নাকি আমার কথায়? তাহলে আমাদের এগুলো জানার দরকার, এলাকায় ট্রেনিং সেন্টার করুন, একটা ছোট্ট ঘরকে আলাদা স্বতন্ত্র করে দিন, সেখানে ট্রেনিং হোক। দেওবন্দের একটা কিতাব আছে ফতোয়া আহমদিয়া, ওই কিতাবের মধ্যে একটা ফতোয়ার কিতাবের রেফারেন্স দেওয়া হয়েছে, সেই ফতোয়ার কিতাবটার নাম হলো ফতোয়া সিদ্দিকিয়া। আর এই ফতোয়া সিদ্দিকিয়ার লেখকটা কে জানেন? ফুরফুরার পীর মুফতি আজম মেজো হুজুর পীর কেবলা। বলুন না সুবহানাল্লাহ, দেওবন্দ রেফারেন্স দিয়েছে, আর আমরা ঘরের ছেলে ফতোয়ার কিতাব আমরা এদিক ওদিক থেকে খুঁজে বেড়াচ্ছি। আমার ঘরের লেখক যেগুলো আমাদের জিজ্ঞাসা করছেন সব তার মধ্যে পাবেন। কিয়াম বিলাদ আখির জিহাদ থেকে আরম্ভ করে হুজুর আমাদের একজন পড়বে, আপনারা দল বেঁধে শুনুন, প্রতি সপ্তাহে একটা দিন টাইম বার করুন, তবেই তো প্রকৃত ভালোবাসে। মাসে একটা দিন টাইম বার করুন, ট্রেনিং সেন্টারে বসুন, ভাবুন কেন আপনার আব্বা ভালোবেসে ছিল, আপনার দাদুর কাছে ভুল করে কবরে যায়নি, কনফার্ম হন, তবেই তো প্রকৃত ভালোবাসা। বলতে বলতে অনেক দূরে চলে এসেছি, তবেই তো এল দু প্রকার বুঝতে পারবেন। আমার বোখারি পড়েছি, মুসলিম পড়েছি, আমি আইনুল বারী সাহেবের কাছে, আহলে হাদিসে যিনি সারা পশ্চিমবঙ্গের মধ্যে আহলে হাদিসের যিনি হেড, যেহেতু আলিয়া মাসাই পড়তাম শেষ দু বছর, মঞ্জুর আলম কাসমি সাহেব তাবলিগি জামাতের উনি আমার উস্তাদ ছিলেন। আমি একটা ইনস্টিটিউশনে পড়েছি, বিভিন্ন ধর্ম বিভিন্ন মতের মানুষ থাকতে পারে, আমার তার আকীদা একবার। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, হুজুর আমার রাসূল বলছে হুসাইন ও মিন্নি ও আনা মিন হুসাইন, আল্লাহ রাসূল বলছে হুসাইনের মধ্যে আমি আছি আর আমার মধ্যে হুসাইন আছে, আবার আল্লাহ রাসূল বলছে হাসানের মধ্যেও আমি আছি ও আনা মিন হাসান, হাসান ও মিন্নি ও আনা মিন হাসান, হাসানের মধ্যেও আমি আছি আর হাসান আমার মধ্যে আছে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর এই কথাটা কি ব্যাপার, আল্লাহ রাসূল কেন বললেন? বললেন বাবা এটা বললেন এই জন্যে যে আল্লাহ রাসূল তার নাতি দুটোকে কত ভালোবাসতেন, এটা মহব্বতের এজহার। চলো ঠিক আছে, মঞ্জুর আলম কাসেমি সাহেবকে জিজ্ঞাসা করলাম, উনি বলছেন নাতিদের সঙ্গে নানার যে একটা নিসবাত সম্পর্কটা কত গভীর, আল্লাহ রাসূল এটা সেটা বুঝাতে চেয়েছেন। ঠিক আছে, এই দুটো ব্যাখ্যাই কিন্তু জাহেরি ব্যাখ্যা দিয়েছে। আমি এটাকে বুঝতে চলে গেলাম কোথায়, দেওবন্দের ফতোয়া আহমদিয়ার মধ্যে একজনের কিতাবের রেফারেন্স দেওয়া আছে, কিতাবটার নাম হলো ফতোয়া সিদ্দিকিয়া। এই ফতোয়া সিদ্দিকিয়ার মুসান্নিফকে আমি জিজ্ঞাসা করেছিলাম, মুসান্নিফ মানে লেখককে আমি জিজ্ঞাসা করেছিলাম যে হুজুর ভাই জান কে বুঝতে পারছেন লেখকটা? আমি আমার দাদু বলি, আমি বাপদাদুর ওয়াজ করছে, বলার আসলে বলে না। দেওবন্দের একটা কিতাবে যার কিতাবের রেফারেন্স তুলে লেখা হয়েছে, আমি স্বয়ং তার মুসান্নিফকে জিজ্ঞাসা করেছি, লাও বাপদাদুর ওয়াজ করছি বলো। এখন যদি বলো আমি আমার বাপদাদুর ওয়াজ করছি, তো দেওবন্দি তবলিগি ওরা আমার বাপদাদুর কথা লিখলো কেন? আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ তৈরি করেছিলেন, তারা নিশ্চয়ই আলেম ছিলেন, এখন তারা বললে যদি দোষ না হয় আমার দাদা আমি বললে দোষ কোথায়? তাহলে এখন বলে ফেলি, আমি আমার দাদু মুফতি আজমকে জিজ্ঞাসা করলাম, দাদু জান হাদিস পাকের মধ্যে এইভাবে পাওয়া গেছে যে আল্লাহ রাসূল বলছেন হুসাইনের মধ্যে আমি আছি আর আমার মধ্যে হুসাইন আছে, আবার তিনি বলছেন হাসানের মধ্যে আমি আছি আর হাসানের হাসান আমার মধ্যে আছে। এর ব্যাখ্যাটা আমি পেলাম, একজন আমার উস্তাদ বললে এটা মহব্বতের বহিঃপ্রকাশ, আরো একজন উস্তাদ বললেন কিনা এটা মহব্বত, এটা হলো নিসবত, এটা সম্পর্কের বহিঃপ্রকাশ। এখন কোনটা ঠিক দাও জান? সঙ্গে সঙ্গে বললেন নিশ্চয় আল্লাহ রাসূল হাসানাইন করিমাইনকে ভালোবাসতেন, এতে কোন রকমের সন্দেহ নাই। আমার রাসূলের সঙ্গে তাদের যে নিসবত মুনাসাবত সম্পর্ক একটা ছিল, এতেও কোন সন্দেহ নাই। কারণ ইমাম হুসাইন যখন শাহাদাত হয়ে যায় মক্কা জমিনে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখেছেন, দরজা টুকছে দরজা টুকছে, হুট করে দরজা খুলে আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রাসূলকে দেখতে পায়, হুজুর আপনি তাকে আমার রাসূলের চোখ ভরা পানি হুজুর কাঁদছেন মাথা হেড করে দিন দুনিয়া শাহিনশা বলছে মেরা হুসাইন আব ইস দুনিয়া মে রহে নাহি ঘুমাচ্ছিস আমার হুসেন শহীদ হয়ে গেছে ওরা মেরে দিল আমার হুসেনকে এইমাত্র আমি খবরটা দিতে এলাম মদিনার জমিনে হযরত উম্মে সালমা স্বপ্ন দেখছে আল্লাহ রাসূল দূর ঢুকেছেন দরজা খুলে দেখে আল্লাহ রাসূল ইয়া রাসূলুল্লাহ আপনি সালমা তো সো রহি হ্যায় আবি তক ক্যা বাত হ্যায় হুজুর মেরা হুসেন ইস দুনিয়া মে রহে নাহি লে আও কযরা কারবালা কো একটা বোতলে কারবালার বালি দিয়েছিলেন উম্মে সালমাকে বলেছিলেন দেখো এই বালিটা যদি রক্তে তবদিল হয়ে যায় www.anibar.in